Book 2 36 36 36 المواصلات العامة القريبة সরকারি পরিবহন সরকারি পরিবহন أين موقف الباص الحافلة؟ باص কোথায় থামে؟ باص কোথায় থামে؟ أي باص الذي يذهب إلى وسط المدينة؟ سيتي سنتারে কোন বাস যায়؟ سيتي سنتারে কোন বাস যায়؟ أي خط الذي ينبغي أن آخذ؟ আমি কোন বাসে চড়ব؟ আমি কোন বাসে চড়ব؟ هل ينبغي أن أبدل الباص في السفر؟ আমাকে কি বাস বদল করতে হবে؟ আমাকে কি বাস বদল করতে হবে؟ أين ينبغي أن أبدل الباص؟ আমাকে কোথায় বাস বদল করতে হবে؟ আমাকে কোথায় বাস বদল করতে হবে؟ بكم تذكرة السفر؟ একটা টিকিটের দাম কত؟ একটা টিকিটের দাম কত؟ كم عدد محطات التوقف حتى وسط المدينة؟ سيتي سنتر পর্যন্ত বাস কতবার থামে؟ سيتي سنتر পর্যন্ত বাস কতবার থামে؟ ينبغي أن تنزل هنا. আপনাকে এখানে নামতে হবে. আপনাকে এখানে নামতে হবে. ينبغي أن تنزل من الخلف. আপনাকে পিছন দিক দিয়ে নামতে হবে. আপনাকে পিছন দিক দিয়ে নামতে হবে. المترو التالي سيصل خلال 5 دقائق. পরবর্তী ট্রেন 5 মিনিটের মধ্যে আসবে. পরবর্তী ট্রেন 5 মিনিটের মধ্যে আসবে. الترام التالي سيصل خلال 10 دقائق. পরবর্তী ট্রাম 10 মিনিটের মধ্যে আসবে. পরবর্তী ট্রাম 10 মিনিটের মধ্যে আসবে. الباص التالي سيصل خلال 15 دقيقة. পরবর্তী বাস 15 মিনিটের মধ্যে আসবে. পরবর্তী বাস 15 মিনিটের মধ্যে আসবে. متى يسافر آخر مترو؟ শেষ ট্রেন কখন আছে؟ শেষ ট্রেন কখন আছে؟ متى يسافر آخر ترام؟ শেষ ট্রাম কখন আছে؟ শেষ ট্রাম কখন আছে؟ متى يسافر آخر باص؟ শেষ বাস কখন আছে؟ শেষ বাস কখন আছে؟ هل معك تذكرة سفر؟ আপনার কাছে টিকিট আছে কি؟ আপনার কাছে টিকিট আছে কি؟ لا، لا يوجد معي. টিকিট؟ না، আমার কাছে নেই. টিকিট؟ না، আমার কাছে নেই. إذن عليك أن تدفع غرامة. তাহলে আপনাকে জরিমানা দিতে হবে. তাহলে আপনাকে জরিমানা দিতে হবে।